বন্দে গুরুপদ্বন্দ্বম ভক্তবৃন্দসমন্বিতম শ্রীচৈতন্য প্রভু বন্দে নিত্যানন্দসহোদিতম শ্রীনন্দনন্দন বন্দে রাধিকা চরণোদয়ম গোপীজন সমায়ূতম বৃন্দাবন মনোহর বাঞ্ছাকল্পতরুভ্য কৃপা সিন্ধুভ্যঃ চ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিং ইয়ৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম বৃন্দাবৈ তুলসীদেব প্রিয়া বৈকেশবশ কৃষ্ণভক্তিপদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ নারায়ণ নমস্কৃত নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ো মুদীরয়ে সংকীর্তনে কৃষ্ণ কথোপদেশে গৌরী পত্রস্য প্রকাশনে চ সদানুরক্ত গুরুভক্তিযুক্ত ভক্তি প্রমদাক্ষ জগদ্বরুণ ধৈর্যম সদা পরিভবগ্নমভীষ্টদোহম তীর্থাস্পদম শিব বিরিঞ্চনুতম শরণ্যম ভীতাত্যহম পুনতপালভবদ্দীপোতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ত্যক্তাদুস্তজ্জ সুরেপ্সিতরাজ্জলক্ষ্মীম ধর্মীষ্ট আর্য বচসা জদগাদরণ্যম মায়ামিগ দৈতপ্সিতম বোধাবদ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম যৎপাদ পল্লবনখচন্দমনি ছটায় বিস্ফুজিত কিমিপি গোপবধু সুদর্শি পূর্ণানুরাগর সাগর সারমূর্তি সারাধিকা মি কদা কৃপা করোতি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতো সংকীর্তনৈকবিতরো কমলায়ুতাক্ষ বিশ্বম্বরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে নমামি গঙ্গে তব পাদ পঙ্কজম সুরাসুরৈর্বন্দিতো দিব্যরূপম মুক্তিং চ মুক্তিং চ দদাসিনিতম ভাবানুরূপেণ সদা নরানাম গঙ্গাতরঙ্গরমণীয়জটাকলাপম গৌরী নিরন্তরবিভূষিতবাম ভাগম নারায়ণ প্রিয়মনঙ্গমদাপহারম বরানসিপুরপতি ভজ বিশ্বনাথম বাগীষজস্য বদনে লক্ষ্মীর্যস্য চ বক্ষসি যস্বাস্তি হৃদয় সম্বিহি ত্বম নৃসিংহমহম ভজে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম হরে হরে। তমাদিদেবম পুরুষপুরাণম তমালবর্ণম সীতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভগবতো স্বরূপম। তমাদিদেবম পুরুষপুরাণম তমালবর্ণম সীতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভগবতো স্বরূপম। শিশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন যে জড়বদ্ধ অবস্থায় থেকে অপ্রাকৃত জগৎ সম্বন্ধে কোনো মন্তব্য করতে যাওয়া মূর্খতার পরিচয় মাত্র। জড়বদ্ধ অবস্থায় থেকে অপ্রাকৃত জগতের কোনো বিষয়েতে মন্তব্য করতে যাওয়া সেটা কেবলমাত্র মূর্খতার পরিচয়। শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ অপার সংসার সমুদ্র সেতু স্বরূপ। ভাগবতী মহাপুরাণ সমস্ত বদ্ধ জীবকেই উদ্ধার করতে সমর্থ, কিন্তু বাস্তবিক পক্ষে আমরা শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ শ্রবণ করতে আগ্রহ হলে উপযুক্ত জায়গা থেকে যদি শ্রবণ করি সেক্ষেত্রে আর কোনো অসুবিধা থাকে না। শ্রবণ করার বিধি আছে অনেক কিছু, কীভাবে শ্রবণ করলে অনেক বেশি ফল পাওয়া যায়। শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের শুরুতেই আপনারা দেখেছেন কীভাবে সুতদেব গোস্বামীকে সংবর্ধনা জানিয়ে সনকাদি আঠাশি হাজার ঋষিবৃন্দ কথায়া সক্ষণা হারে, আজ আমাদের হরিকথা শ্রবণের সুযোগ উপস্থিত হয়েছে। সুতদেব গোস্বামীর কাছ থেকে, সুতদেব গোস্বামীর নিকট থেকে তারা অপ্রাকৃত জগতের অমৃতময় কথা শ্রবণ করছেন। আমরা আলোচনা করতে করতে শ্রী নারদজি মহারাজের পূর্ব জন্মের কথা আমরা শ্রবণ করছিলাম। এর মধ্যে কোনোটাই অবিশ্বাসের কোনো কারণ নেই। সাধু সঙ্গে সর্বার্থ সিদ্ধি হয় এ কথা সমস্ত শাস্ত্রে শাস্ত্রেতেই সুদৃঢ়ভাবে ঘোষণা করেছে। সাধু সঙ্গেতে কোনো কিছু সিদ্ধ হচ্ছে না এটা হতেই পারে না, নয় আমি অপদার্থ আর না হয় সে সাধু সেরকম অবস্থায় নেই, হতে পারে জড়বদ্ধ অবস্থায়, দুটোই হতে পারে। সাধু সঙ্গে সর্বার্থ সিদ্ধির অর্থ কি? বৈষ্ণবকে বাঞ্ছাকল্পতরু বলা হয়। বাঞ্ছাকল্পতরু মানে বাঞ্ছা যা হৃদয় হবে তা পূর্তি হয়। আমরা একে একে অনেক ঘটনা চোখের সামনে দেখেছি, এক একটা জড় বাসনা নিয়ে ব্যক্তিগণ ভাগবত শুনতে আসেন, বৈষ্ণব সঙ্গ করতে আসেন, তাদের সেই সেই বাসনাগুলো পূর্তি হয়ে যায়। কিন্তু ভাগবতকে কোনো জড় বিষয়ের কাজে ইউটিলাইজ করা উচিত হয় না। যদিও ভাগবতী মহাপুরাণ সমস্ত কিছু দিতেই সমর্থ, কাউর পুত্র নেই, তাকে পুত্রের জন্য ভাগবতী মহাপুরাণের যজ্ঞ করলেন, এগুলো আমি অনুমোদন করি না, ওই জন্য যত্র যাইও না। অত্যন্ত বুঝে শুনে যে জায়গায় গেলে শুদ্ধ ভক্তির কোনো ব্যাঘাত হবে না, খুব চিন্তা করে যে জায়গায় গেলে ব্রত নিয়ম ভঙ্গ হবে না, এরকম বিচার করে যেখানে হরিকথা শুনতে চাইছে, হোক অনেক পাপ করেছে আগে হতে পারে, কিন্তু তারা অপরাধ করেনি এটা যথেষ্ট। ভাগবত কথা শ্রবণের ফলে এই সব প্রাপ্ত হব, জড়জগতের নশ্বর বিষয়গুলো এগুলো বুদ্ধিমানের বিচার নয়। আমাদের টিকাকারগণ জানিয়েছেন যে এর দ্বারা সর্বার্থ সিদ্ধি হয়, এর মানে হল ভগবত প্রেম পর্যন্ত প্রাপ্তি হয়। ভগবত প্রেম প্রেম প্রাপ্তি হল শেষ কথা। ভগবত প্রেম প্রাপ্তি হওয়ার পর আর কিছু প্রাপ্তির অবশেষ থাকে না, এটাকে পঞ্চম পুরুষার্থ বলে। জনসাধারণ যারা সমাজে আছেন তাটা চারটে পুরুষার্থর বাইরে কিছু জানেন না, ধর্ম অর্থ কাম মোক্ষ, ধর্ম অর্থ কাম মোক্ষ। ধর্ম বলতে তারা এই লৌকিক ধর্মটাকেই মনে করেন, তারা কোনোদিন স্বপ্নেও ভাবতে পারেননি ভেতরে একটা আত্মা আছে তার আবার ধর্ম হয় নাকি, এ তো প্রথম শুনলাম। প্রথম শুনলেন না, এটাই শোনা উচিত ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত আগাগোড়া অনন্তকাল, এই কথাটাই শোভনীয় বিষয় ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে শুনতে পারেন নাই। আমরা একটা দেহ লাভ করেছি খুব সুন্দর দেখতে, মোটা সোটা লম্বা চড়া, ঘি দুধ খেয়ে শরীরটাকে মোটা করেছি, সেই শরীরের একটা প্রপার্টি আছে আপনিও জানেন আমিও জানি, শরীরের ক্ষুধা তৃষ্ণা কাম ক্রোধ ইত্যাদি আছে। আমরা যদি মূর্খ হই তাহলে আমাদের এই শরীরের যে ধর্মটা সেটা নিয়ে ব্যস্ত থাকব। আর যদি কেউ কেউ আর একটু ওপরে উঠে বলল শরীরের কে পরিচালনা করে মন, অতএব মনে ধর্মে মনোধর্মের বসে চলাটাই ভালো, যেটা সমাজের প্রত্যেক ইন্টালেকচুয়াল ব্যক্তি বুদ্ধিজীবী যত আছেন, সমাজের এমন কোনো ব্যক্তি নেই যারা মনের বসেতে চলছেন না। কিন্তু এক বিশুদ্ধ সাধুর জীবন এরকম নয়, পরীক্ষা করে দেখলে বোঝা যাবে, সামান্য কিছু যদি তাদের কাছে বেশি চলে আসে সেই দিন তারা অস্বস্তি বোধ করেন, খালি ইঙ্গিত করেন অল্প দেবে দেবে না, ওগুলো দেবে না। যাবদ অর্থ প্রয়োজনম, শরীরে যেটুকু প্রয়োজন সেটুকু দেবে, অধিক গ্রহণ করা তাদের ইচ্ছা থাকে না, কারণ জানে অধিক গ্রহণ করা মানেই তেজ নষ্ট হওয়া। যেটুকু প্রয়োজন, যেটুকু না হলে শরীর রক্ষিত হবে না, সেটুকু ছাড়া কোনো কিছুই গ্রহণ করা উচিত হয় না। মনের বসে যারা আছেন তারা মনোধর্মের বশীভূত, দেহধর্ম মনোধর্ম, আবার কেউ কেউ সমাজ ধর্মকে অবলম্বন করেছে, সমাজের লোকে কি বলবে, আমি যদি তিলকমালা কাটি মন্দিরে দিকে হরিকথা শুনি তাহলে আমাকে উপহাস করবে, বলবে এসব তো বৃদ্ধ বয়সের কাজ, যারা এই ধরনের মন্তব্য করেন তাদের মতো বড় মূর্খ আর জগতে হবে না, কারণ তারা তো আমাকে মৃত্যুর সময় বাঁচাবে না, তারা উপহাস করতে পারবে, তারা উপহাস করতে পারবে কিন্তু আমার বিপদের সময় তারা কিছু করতে পারবে না। প্রহ্লাদ মহারাজ ওই জন্য জানিয়েছেন কৌমার আপ আচরের ধর্ম, কৌমার বয়সে যখন বাচ্চা যখন সবে সেন্স ফুটছে, কৌমার আচরের ধর্ম, যখন একেবারে জ্ঞানটা ফুটছে সেই সময় থেকেই এই ভাগবত ধর্ম বৈষ্ণব ধর্ম আত্মধর্ম এটাকে আলোচনা করা উচিত। কোনো কলেজ ইউনিভার্সিটিগুলোতে এইসব শিক্ষা পড়ানো হচ্ছে না, সেই সব কলেজ ইউনিভার্সিটিগুলোতে কিছু পাষণ্ড এবং পশু তৈরি করা হচ্ছে। আমি চিৎকার করে বলি, কোনো কাউর ক্ষমতা নেই সামনে এসে এগুলো খণ্ডন করবেন। অমানুষ তৈরি করার জন্য আমরা স্কুল ইউনিভার্সিটিগুলো করেছি। আপনারা ফিরে যান, সেখানে দেখবেন কত বিজ্ঞান জ্ঞান বিজ্ঞানের আলোচনা হয়েছিল, কোথা থেকে পেলেন এইসব জ্ঞান বিজ্ঞানগুলো। আপনারা যদি মনে করেন আগেকার মনীষীগুলো সব বোকা ছিল, আমরাই বুদ্ধিমান, এটা প্রমাণ করে দেখান। ওরাই তো সব করে দিয়েছেন, তোমরা তো ল্যাজ নেড়ে খাচ্ছ। ম্যাথমেটিক্স কোথা থেকে এলো? কণাদ ঋষি জিরো আবিষ্কার করলেন, জিরোর ইউটিলিটি কী? অঙ্কশাস্ত্র কোথা থেকে এলো? আর্যভট্ট আদি কোথা থেকে পেলেন? ইকোনমিক্স কোথা থেকে এলো? যেগুলো ডাক্তারি বিদ্যা করছে কোথা থেকে এসছে, কোথা থেকে পেলে এইসব? চরক সংহিতা আদি গরুর পুরাণ বিভিন্ন দেখো। আমার কথা বলতে লজ্জা করে, ওই জন্য মৌন ধারণ করে থাকি, ভালো লাগে না, সে পরিবেশ আমি পাই না। একমাত্র বৃন্দাবনে কিছু হয়, বাকি কোনো জায়গায় তাও হয় না, বর্তমানে তো তাও নষ্ট হয়ে গেছে। কোনো একটা বাস্তবিক পরিবেশ পাওয়া যাচ্ছে না যেখানে অন্তরের কথা একেবারে অনর্গল খুলে আলোচনা করা যায়। সমস্ত সমাজের যা অবস্থা তাতে এই ভাগবত ধর্ম আলোচনা প্রচুরভাবে হওয়া উচিত, নচেত ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকার। অন্ধকার হয়েই গেছে, আর কত অন্ধকার ওর হতে পারে? সেই জন্য বলছেন, জড়বদ্ধ অবস্থায় থেকে অপ্রাকৃতিক জগতের বিষয়ে কোনো মন্তব্য করতে যাওয়া নির্বুদ্ধিতার লক্ষণ, এরা বুদ্ধিমানের পরিচয় হয় না। নারদজি মহারাজ পূর্ব জন্মের কথা বলছেন, বলতে বলতে কালকে কিছু ঘটনা বলেছিলাম, খুব তাড়াতাড়ি আমাদের অগ্রসর হতে হবে, অনেক জিনিস বাদ চলে যাবে। নারদজি মহারাজ যতক্ষণ পর্যন্ত তার শরীর, তিনি তো পূর্বজন্মের কথা বলছেন, যতক্ষণ এই শরীরটা রয়েছে ততক্ষণ পর্যন্ত তিনি পর্যটন করতে থাকলেন। বাবা চিন্তন করতে করতে কালহ প্রাদুর্ভূত কালে তড়িৎ সৌদামিনী যথা, যেমন বিদ্যুৎ চমকায়, কাউকে খবর দিয়ে চমকায় না, হঠাৎ চমকে ওঠে, সেরকম আমার এই যে পাঞ্চভৌতিক শরীর কি হলো? বলছেন, প্রযুজ্যমানে ময়ি ত্বাম শুদ্ধ্যাম ভগবতীম তনুম আরব্ধ কর্ম নির্বাণ নপতত পঞ্চভৌতিক। আমার এই পাঞ্চভৌতিক দেহ পতন হয়ে গেল, হওয়ার পর কল্পান্ত ইদম আদায় শয়নি অম্বসি উদন্বত, ভগবান নিঃশ্বাস এবং প্রশ্বাস, ভগবান মহাবিষ্ণুর নিঃশ্বাসের সঙ্গে এই জগৎ প্রকট হন, আর প্রশ্বাসের সঙ্গে সমস্ত সৃষ্টি ভগবানের উদরস্থ চুপচাপ বিরাজমান থাকে। যস্যৈক নিঃশেষিত কালমথাবলম্ব জীবন্তি লোম বিলজা জগদন্ননাথ বিষ্ণুর মহানস ইহ যস্য কলা বিশেষ গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। যদি হিমালয়ের কোলেতে বদ্রীনারায়ণে, হিমালয়ের কোলে বদ্রীনারায়ণে যদি কোনো দিন আপনারা যাওয়ার সুযোগ হয়, সেখানে দেখবেন ভোরবেলা চারটে থেকে এই ব্রহ্মসংহিতা স্তুতিগুলো হচ্ছে, ব্রাহ্মণরা এসব বেদের পাঠ ইত্যাদি হচ্ছে। যার নিঃশ্বাসের দ্বারা এই জগৎ প্রকটিত হয়ে যতক্ষণ পর্যন্ত এরকম নিঃশ্বাস ছেড়ে যতক্ষণ না টানবেন, সেই সময় ডিউরেশন, সেই সময় পর্যন্ত এই জগতের এইসব ক্রিয়াকর্ম চলবে। তারপর আবার সেই মহাপ্রলয় সব গর্ভেতে চলে যান। আমি কালকে আলোচনা করেছিলাম যে আমাদের সর্বাঙ্গীন দর্শনের ক্ষমতা কুলায় না, ক্ষমতায় হয় না, কেন আমাদের দৃষ্টির মধ্যে মায়া ঘটিত কোনো ব্যাঘাত সবসময় থাকে। যেটা কালকে বোঝাতে গিয়ে বলেছিলাম, একটা হরাইজন্টাল লাইন, তার মধ্যে যে ভার্টিক্যাল লাইন থাকে, ইন্টারসেক্ট করে, সেখানে যে কেন্দ্রবিন্দু, সেখান থেকে যে ক্লকওয়াইজ যদি কোনো একটা কাঁটা ঘুরতে থাকে, তাহলে সেই অ্যাঙ্গেলগুলো তৈরি হতে থাকবে পরপর, শেষে সে অ্যাঙ্গেল পূর্ণ হয়ে যখন 180, 180, 360 হবে। এই উদাহরণটা যথেষ্ট নয়, তথাপি আমার উপায়ও নেই, এই উদাহরণই দিতে হবে। অপ্রাকৃত জগতের কোনো কথা লোকে বুঝবেন না, এই জন্য গোলক বৃন্দাবনের কথা বোঝাতে গিয়ে যত টিকাকারগণ আছেন, যত মহাপুরুষগণ আছেন, বৈষ্ণবগণ, ব্যাসদেব গোস্বামী থেকে আরম্ভ করে সুখদেব গোস্বামী, সকলেই মনি ঋষিগণ, তারা জড়জগতের কোনো উদাহরণ আপনার সামনে তুলে ধরতে বাধ্য হন। অপ্রাকৃত জগতের কোনো কথা বোঝাতে গিয়ে প্রাকৃত জগতের কোনো উদাহরণ চলে না, কিন্তু উপায়ও নেই। যে বিষয়গুলোর সম্বন্ধে তাদের অভিজ্ঞতা আছে, অ্যাটলিস্ট তার কাছাকাছি কোনো উদাহরণ না পেলে তাদের ওই ব্রেনেটা নিতেই পারবেন। হট করে যদি বলা হয় রাধা গোবিন্দের ভালোবাসা বইয়া বেড়ে, আমি সঙ্গে সঙ্গে ধরে নেব একটা মেয়ে ছেলে বেটা ছেলের ভালোবাসা, এ কিচ্ছু করার নেই। ওই বড় বড় সব সাধু সেজে রয়েছেন, ভেতরে অনুভব করা মুশকিল, সবার পক্ষে সম্ভব না, কাউ কাউর অবশ্যই হয়, নাহলে তো সাধু না থাকলে জগৎ তো পথ দেখাবে কে, অসম্ভব। সেই জন্য জড়জগতের উদাহরণগুলো দিতে হয় বিভিন্ন রকম, দিয়ে আমাদেরকে এই সব লোকের সামনে এই দর্শনটাকে পরিষ্কারভাবে একটু বোঝাবার জন্য এগুলোর উদাহরণ হওয়া দরকার হয়। কিন্তু বাস্তবিক পক্ষে এসব চলে না, উদাহরণ জড়জগতের কোনো কিছুই চিন্ময় জগতের উদাহরণের ক্ষেত্রে যথেষ্ট নয়, হয় না। আর এই প্রসিডিও চলে আসছে, আমাদেরও তাই করতে হয়। ওই জন্য হরিকথা বলতে গিয়ে আপনাদের সংসারের অনেক উদাহরণ আমাকে দিতে হয়, অনেক কড়া কথা বলতে হয়, এগুলো প্রেমের কথা, মঙ্গল করতে পাচ্ছি না, এই জন্য যেমন পিতামাতা করেন ঠিক সেরকম, অন্য কিছু নয়। সুখদেব গোস্বামী পরমহংস আচার্য, যিনি জগতের কোনো কিছুরই অপেক্ষা রাখেন না, এক বিন্দু বিসর্গ তার কোনো আপনার থেকে অপেক্ষা নেই, মাত্র কিছু সময়ের জন্য, তিনি অল্প একটু সময়ের জন্য একটু দুই একটা বাড়ি ঘুরে এলেন, তাও যদি তাকে দুধ ভিক্ষা দেন কেউ, শুদ্ধ দুধ, এখন দুধ খেতেও ভয় করে আমার, সবসময় চিন্তা করি যে দুধ শুদ্ধ পাওয়া যাবে তো, কেন দুধ শুদ্ধ পাওয়া যায় না, জার্সি গরুর দুধ ওগুলো তো আমরা একবার স্পর্শ করা নিষেধ, কিন্তু ওই দুধই চলছে, প্যাকেটের দুধ তো আরও চলে না, ওইগুলি খাচ্ছে লোকে, আবার একাদশীতে খাচ্ছে, যার মধ্যে সোয়া মিল্ক ইত্যাদি সব পাঞ্চ করা আছে, একাদশী হচ্ছে না। এইভাবে কোথায় কোথায় ভেজাল ঢুকে রয়েছে, ভজনের সমস্যা দেখা দিচ্ছে, এটা সম্বন্ধে কেউ সমাধান করার চেষ্টা, খালি বলছে ভজন হচ্ছে না। ভজন না হওয়ার পেছনে যে যেগুলো কারণগুলো রয়েছে, যে যে সমস্যাগুলো, যে যে ফল্টগুলো রয়েছে, সেগুলোকে সমাধান করার জন্য কেউ ব্যস্ত হচ্ছেন, যার জন্য সমাধান হচ্ছে না। এই সুখদেব গোস্বামীজি অযাচিত বৃত্তি, আর না হলে চুপচাপ চললেন, তিনটে বাড়িতে গিয়ে দাঁড়ালেন, কিছুক্ষণ সময় অল্প, কেউ যদি বেরিয়ে এলো ডাকবেন না, কথা বলেন না, মৌন, আর যদি দেখে পারেন তাও যদি দুগ্ধ দেন তাহলে নিলেন, নাহলে নিলেন না, চলে গেলেন। সেই পরমহংস আচার্য যিনি পিতামাতাকে ফিরে দেখেন নাই, তিনি পর্যন্ত সংসারী জীবকে মঙ্গল দেবার জন্য গালাগাল দিয়েছেন, সবরাহ অষ্ট সবরাহ অষ্ট উষ্ঠ খড় ইত্যাদি গালাগাল দিয়েছেন, ইত্যাদি গালাগাল দিয়েছেন সংসারী লোক ইচ্ছে করে, কেন এদের যেন আক্কেল হয়, এদেরকে উঠাবার জন্য এদের চরণ মঙ্গল বিধানের জন্য এই কড়া কথাগুলো তারা বলেছেন। এখানে বললেন যে প্রাযোজ্য মানে প্রযোজ্য মানে ময়ি ত্বাম ভাগবতীম তনুম আরব্ধ কর্ম নির্বাণ নপতত পঞ্চভৌতিক হা পঞ্চভৌতিক শিশু পঞ্চভৌতিকের যে শরীর এটা পতন যতক্ষণ না হয় ততক্ষণ থাকলেন, তারপরেতে ভাগবতী তনুন লাভ করলেন। ভগবানের প্রলয়ের সঙ্গে সঙ্গে সে শরীর চলে গেল ভগবানের মধ্যে উদরস্থ। তারপরে সহস্র যুগ পর্যন্ত উত্থা ইদম সুশিক্ষত, ভগবান যখন আবাস সৃষ্টি করার ইচ্ছা করলেন সেই সময়ে আবাস সৃষ্টি হল। স ঐক্ষত, তিনি দৃষ্টিপাত করলেন মায়ার দিকে, তারপর সৃষ্টি আবাস শুরু হল। সেই সময়তে সেই সৃষ্টির সঙ্গে আমি কি হল মরিচ মিশ্রা ঋষয়হ প্রাণীভ্য অহঞ্চ যজ্ঞিরে, মরিচি আদি ঋষিগণ যেমন ভগবানের নারদ আদি বিভিন্ন এই যে ঋষিগণের কীভাবে সৃষ্টি হয়েছিল তার যে রহস্য বলা রয়েছে এখানে, নারদজি তার পূর্ব জন্মের কথা বলতে গিয়ে বললেন আমার পঞ্চভৌতিক শরীর পড়ে গেল ভগবানের মধ্যে প্রলয়ের সময়, আমি ভেতরে সুপ্তভাবে বিরাজমান ছিলাম, পুনঃ যখন ভগবানের সৃষ্টির ইচ্ছা হলো সেই সময়তে আমি সেখানে মরিচ মিশ্রা মরিচি আদি ঋষিগণ যখন আবির্ভাব হলেন তার সঙ্গে আমিও আবির্ভাব হলাম, আমারও হলো। এইভাবে আমার জন্ম হওয়ার পর ভগবান আমাকে শুদ্ধ ভাগবতীম তনুন দিলেন, আর সেইখানে আমাকে তিনি কৃপা করে নারদ শরীর দান করলেন। এর দ্বারা আপনারা যেন মনে করবেন না নারদ বলে কোনোদিন কিছু ছিল না, এবার জন্ম হয়ে পড়ল। এ সম্বন্ধে অনেক ব্যাখ্যা দরকার সন্দর্ভ থেকে, কিন্তু এই পরিসর সময়ের মধ্যে এগুলো আলোচনা করা সম্ভব নয়। খালি আমি এইটুকু বলি আপনাদের যে নিত্যসিদ্ধ নারদ যিনি ভগবান সবসময় বিরাজমান, আর সাধন সিদ্ধ নারদ কী করে হয় এগুলো এগুলো কোনো সময় আমি সুযোগ হলে এগুলো বলবো। নারদজি বলছেন দেবদত্তমিমাম বীনাম সর্বব্রহ্ম বিমূষ বিভূষিতম মূর্ছয়িত্বা হরিকথাম গায়মানস চরামি আহম, আমাকে ভগবান দেবদত্তমিমাম বীনাম এই বীণা দান করেছেন, এর ফলে কি হল সর্বব্রহ্ম বিভূষিতম, এর মধ্যে থেকে সর্বব্রহ্ম উদিত হয় এই বীণা। যেমন গরুর ভগবান যখন এরকমভাবে উড়তে থাকেন, গরুর ভগবান যখন উড়ে চলেন সেই সময় গরুর ভগবানের পক্ষ থেকে গরুর ভগবান যখন উড়তে থাকেন গরুর ভগবানের পক্ষ সঞ্চালনের ফলে সেখান থেকে বেদের ধ্বনি নির্গত হয়, গরুর ভগবান এরকম ওড়েন আর সেই পাখা থেকে বেদের বিভিন্ন রকম ধ্বনি মন্ত্র হওয়ার উঠছে, এগুলো বিশ্বাস হবে না, এগুলো অসম্ভব মনে হবে কী করে এটা সম্ভব এসব। হ্যাঁ, অপ্রাকৃত জগতের বিষয়ে তর্ক করতে যাওয়া মূর্খতার পরিচয় মাত্র, একে বুদ্ধিমান বলা হবে না। এখানে তিনি ওই গান গাইতে গাইতে ভগবানের গুণাবলী তিনি পর্যটন করেন। কালকে বলা হয়েছিল যম নিয়ম প্রাণায়াম প্রত্যাহার শ্রদ্ধায় অধ্যায় নিরুদ্ধায় যা কিছু সংযম আদি পালন করার চেষ্টা করো, ব্রত তপ উপবাস আদি, কিন্তু আলটিমেটলি যতক্ষণ না ভগবত সেবায় নিয়োজিত হতে পারবে জীব ততক্ষণ পর্যন্ত তাদের হৃদয় বিশুদ্ধ হবে না। যতক্ষণ পর্যন্ত ভগবত সেবায় বিশুদ্ধ গুরু বৈষ্ণবের সেবায় নিয়োজিত না হতে পারবে, অর্থাৎ ভগবানের সেবায় যতক্ষণ না নিয়োজিত হতে পারবে ততক্ষণ তাদের আত্মার পরিমার্জন সম্ভব হবে না। যমাদিবীর যোগ পথে কাম লোভ হত মুহু মুকুন্দ সেবায়া যদ্বৎ তথা ধ্যাত্মন সম্মতি, এই অন্তরের যে চঞ্চলতা এটা যাবে না, এটা ধীরে ধীরে যাবে। কিন্তু সবচেয়ে বড় সাধনের কথা আমরা আলোচনা করেছিলাম, হরিকথা শ্রবণ কীর্তন। যে যে অবস্থায় থাকুক অনেকেই নিন্দা করবেন, নিন্দা করার জন্যই লোকে বসে রয়েছে। যে সাধু যে সন্ন্যাসীরা নিন্দা করলেন, ব্যবসায়ী সমিতির ওখানে হরিকথা বলে কি হবে? আমি বললাম যারা সমালোচনা করছেন তাদের তো এরকম শ্রবণের আগ্রহ দেখা দিচ্ছে না, যদি দেখা দিত তারা সহস্র কাজ ছেড়ে দিয়ে জঞ্জালের মতো চলে আসতেন। তা তাদের থেকে এদের সৌভাগ্য তো আমার মনে হচ্ছে বেশি, অন্তত তারা যে অবস্থায় থাকে হরিকথা শ্রবণের জন্য আগ্রহ প্রকাশ করেছেন। তোমাদের সমালোচনা করার কী অধিকার আছে? একজন সাধু বেশ্যাবাড়িতে গিয়ে হরিকথা বলতে পারেন, তার অধিকার আছে, তুমি কি সেটা নিয়ে বিচার করবে নাকি? জেলখানায় হরিকথা আলোচনার জন্য বিভিন্ন সাধুকে ডাকা হয়, কোনো কোনো জেলার ডাকেন, চণ্ডীগড় বিভিন্ন জায়গায়, সেখানে ডেকে নিয়ে গিয়ে জেলের ভেতর লোকগুলো ছেলেগুলো রয়েছে সেখানে বাইরে থেকে সাধু হরিকথা কীর্তন করেন। এই হরিকথা যদি তার মধ্যে কোনো দুষ্ট ব্যক্তিও শ্রবণ করে ফেলেন তাদের জীবন ভালো হয়। আপনাদের এই উত্তরবঙ্গে একটা জায়গা কোথায়, মুর্শিদাবাদ, মুর্শিদাবাদে খবরের কাগজে আমি কাগজ পড়ি না বাবা, বহু পূর্বে যখন স্টুডেন্ট ছিলাম সেই সময় কাজে লাগতো, তার পরবর্তী সময় কিছু কাজ লেগেছিল, কাগজ আমি দেখি না। আপনাদের সে মুখেই শুনি, কখনো কখনো যেতে আসতে সব উচ্চারণ করছেন। বলছেন মুর্শিদাবাদে একজন জেলার ছিলেন, কিছুদিন আগের কথা, সেই জেলার কি করতেন, সশ্রম কারাদণ্ড যাদের আছে তাদের পয়সাগুলোকে যত্ন করে রেখে দিতেন এবং তাদেরকে আরও সাহায্য করতেন, কাউকে যাবজ্জীবন কারাদণ্ড বেরিয়ে কি করবে, তার জন্য একটা দোকান ঠিক করে রাখলেন, কার জন্য একটা গাড়ি ঠিক করে রাখলেন, এইভাবে কর্মসংস্থান তাদের ঠিক করে রাখতেন এবং বলতেন যা করেছিস করেছিস, জীবনের সময় নষ্ট হয়ে গেল আর করিস না। আবার সাধুদেরকে ডেকে নিয়ে এসে তাদেরকে হরিকথা শোনা দিন, চণ্ডীগড়ে হয়, আপনাদের এখানে হয় কি না আমি জানি না, আপনাদের অবাক লাগে, জেলার যদি ভক্তিমান হন তার এরকম ইচ্ছে থাকে। কারণ একটা ডাকাত, একটা চোর, একটা বদমাস, একটা খুনি, এদেরকে শারীরিকভাবে যত পানিশমেন্টই দিন না কেন, শারীরিকভাবে পানিশমেন্ট দিলেও তার আত্মার তো কোনো চেঞ্জ হলো না, মাইন্ডের আমি কী বলছি, এটা শরীরের পানিশমেন্ট দেওয়া, ইলেকট্রিক চেয়ারে বেদরক পেটাচ্ছে, ইলেকট্রিক চেয়ারে বসিয়ে সবই করল, এত কষ্ট পাওয়ার পরেও যখন বেরোলো তখন গিয়ে তার হৃদয় এত কঠিন হয়ে গেছে, সমাজ তার উপর তো কৃপা করতে চায় না, কেন এই পতিত ব্যক্তিকে কী করবে, তখন সে আরও অ্যারোগ্যান্ট হয়ে যায়, তখন সে আরও দু চারটে বেশি করে খুন করে, জেলের মধ্যেই বলে বেরোই আমি, আমাকে জেলে ঢোকালি তোর মতন দশটাকে আমি খুন করব। তো আমরা গভর্নমেন্টকে বলি, বর্তমানের গভর্নমেন্টকে আমরা একটু বাহবা দিই, কারণ হচ্ছে তিনি চেষ্টা করছেন অনেক, এর মধ্যে কোনো আমার পার্টি পলিটিক্স নাই। ঘটনা হলো তারা চিন্তা করুন যে কিভাবে রুট কজ একেবারে গোড়া থেকে ব্যাপারটাকে সংশোধন করতে করতে উপরে উঠবেন। যদি ওই সব ডাকাত গুন্ডা বদমাইশগুলোকে রাজনৈতিক ব্যক্তিগণ প্রশ্রয় না দিতেন, যদি তাদেরকে তারা নিজেরা ধার্মিক হতেন, অপরকে ধর্মপথে পরিচালনা করতেন, তাহলে সমাজে এরকম নোংরা অবস্থা কখনোই হতো না, কখনোই হতো না। বিচার করে দেখা যায় যদি তাদের আত্মার পরিবর্তন করতে হয় তাহলে ওই ধরনের পানিশমেন্ট, পুলিশের, থানার যা কিছু অত্যাচার তাদের উপর মারা হচ্ছে, ওর দ্বারা তাদের আত্মার কোনো সংশোধন হচ্ছে না, খালি শরীরের পানিশমেন্ট, এর দ্বারা মনের বিকৃতি আরও বেড়ে যেতে পারে। আবার কখনো কখনো এমন হয় কারো সংস্কার থেকে মার্কার বলে বলে যা হয়েছে আর করবো না বাবা, একবার ভুল করে হয়ে গেছে আর করবো না, এরম অবস্থা দেখা যায়, কিন্তু সেটা কম। সংশোধনের জন্য একমাত্র একটাই রাস্তা, সেটা হলো তাদের বাস্তবিক সাধু সঙ্গ। এটা আমরা শুধু রামায়ণ ভারবা মহাভারত ভাগবত পুরাণ সমস্ত খুঁজে এক এক করে হাজার হাজার উদাহরণ, লক্ষ লক্ষ উদাহরণ দেখিয়ে দেবো, একমাত্র সাধুসঙ্গের দ্বারাই তাদের পরিবর্তন হয়েছে, তাদের জীবন আমল পরিবর্তন হয়ে গেছে, সর্বাঙ্গীনভাবে তারা ভালো পথে যদি জীবন পুরো অলঙ্কৃত হয়ে গেছে তাদের। ওই রকম নোংরা অবস্থা থেকে তারা বেরিয়ে গিয়ে এমন একটা সম্মানীয় স্থানে পৌঁছে গেছেন কল্পনাই করা যায় না। কেন, উদাহরণের অভাব আছে নাকি? কটা উদাহরণ আমি দেব, খালি চৈতন্য ভাগবতের দেখুন না, জগাই মাদের কথা দেখুন, এরকম কোন সমাজে অন্যায় কাজ নেই সে জগাই মাদাই করে না, সমস্ত নোংরা কাজ তারা করেছে, কিন্তু একটা কাজ করে না, সেটা যে গুরু বৈষ্ণবের প্রতি ভগবান সেরকম ধরনের কিছু করে নেই। কিন্তু যেখানে ভগবান নিত্যানন্দ সংকল্প করেছেন সেখানে তার মাথায় এরকম মেরেছিল কলসি, মাটির কড়া কলসি মেরে রক্তপাত হয়েছিল। ভগবানের আবার আমাদের মতো রক্ত নাই, কিন্তু দেখায় অনেকে মনে হয় তো ভগবান নিত্যানন্দ বললেন তার রক্ত বেরোচ্ছে, কৃষ্ণ ভগবান কুরুক্ষেত্র যুদ্ধ রয়েছেন তাকে বাণ মারা হয়েছে, বাণ লেগে গেছে, বাণ তো তাকে মারবে না সে সারথি, কিন্তু কোনো মতে লেগে গেছে, লেগে রক্ত বেরোচ্ছে, লেখা রয়েছে ভাগবতে। এখন ওই সব চিন্তা করে আপনারা যদি মানেন ভগবানের গা থেকে রক্ত বেরো, তাহলে ভগবান আমার মতেই রক্ত মাংসের একজন, না, ওগুলো মনুষ্য লীলা করবার জন্য এরকম দেখান তারা, তাহলে লোকে বিশ্বাস করবে মনুষ্য লীলা করেন, তাদের এরকম রক্ত মাংসের শরীর নয় ভগবানের, তো এগুলো লীলা করেন ইচ্ছা করে। যাই হোক, আমরা এখানে প্রমাণ পেলাম যে একমাত্র সাধুসঙ্গের দ্বারা, হরিকথা শ্রবণের দ্বারা, ভাগবতজী মহাপুরাণের শ্রবণের দ্বারাই জীবের আত্মিক মঙ্গল হতে পারে, পরম মঙ্গল হতে পারে, অন্য কিছুর দ্বারা নয়। এখানে আমরা এই সপ্তম অধ্যায়তে দেখছি নারদজি মহারাজ তখন এইসব উপদেশ করে যখন নিজ জায়গায় নিজে চলে গেলেন, সেই সময় শ্রী সুতদেব গোস্বামী বলছেন, ব্রহ্মনদ্যাম সরস্বত্যাম আশ্রমহ পশ্চিমে তটে সাম্যা প্রাস ইতি প্রক্ত ঋষিণাম সত্যবর্ধন। ঋষিগণের সত্যবর, সত্য মানে হচ্ছে যোগ্য, তার যোগ্য সবসময় যে আগুন জ্বালি করতে হবে এমন কোনো কথা নেই, জ্ঞানযোগ্য হতে পারে, সবসময় যে যোগ্য মানে ঋষিনাম সত্যবর্ধন মানেই যে আগুন জ্বালিয়ে যোগ্য করার ভালো জায়গা ওঠা, তাহা নয়, এমনও তো এবার জ্ঞানযোগ্য। সেখানে নিস্তব্ধে সেই নারায়ণ আশ্রম, সেটা নারায়ণ আশ্রম তো বটে, সেখানেই তো ভগবত চিন্তা ভালো হয়, খুব সুন্দর হয়, হৃদয় নির্মল থাকে, পারিপার্শ্বিক সরস্বতী নদী বইছে, বদ্রিকা আশ্রম, তার থেকে পবিত্র জায়গা কোথায় হবে। বাহ্য দৃষ্টিতে বৃন্দাবনে গেলেও আপনার চঞ্চলতা দেখা দিতে পারে, কেন বাইরের দৃষ্টিতে বৃন্দাবনে গাড়ি চলছে, ঘোড়া চলছে, কত কিছু চলছে বাইরের দৃষ্টিতে, অন্তর্দৃষ্টিতে তো বৃন্দাবন বৃন্দাবনই রয়েছেন, পরম রম্য স্থান বিন্দ্যারণ্যম সপদ রমণম প্রাবিশদ গীত কীর্তি ইত্যাদি শ্লোক আছে, অপূর্ব। স্বর্গোষ্ঠমী সকমে অষ্টকমে এরকম বলে, কুজত ককিল হংস সরস গণা কীর্ণে ময়ূরাকুলে দিব্যত বৃন্দারণ্য। কিন্তু বাইরের দৃষ্টিতে গেলে কী হলে, এ হই চই চেঁচামিচি মহারাজ, ওহ বাবা রে এত হই হই। কিন্তু বদ্রিকার সময় যদি এখনও বৈদিকার সময় কেচন ওচর শুরু হয়ে গেছে, কিন্তু সেখানে ওই পাহাড়ের ওই সব জায়গায় অত বেশি বাহাদুরি চলে না, ওই কিছুদিন আগে বাহাদুরি দেখিছিল, ভগবান একেবারে চটকে দিয়েছেন পিণ্ডি ভালো করে, সব ধুয়ে মুছে দিয়েছেন, বেটা ওইখানে বসে তুই ব্যবচার করবি, শঙ্কর ভগবান একবার দিয়েছেন, মুছে দিয়েছেন, একবার সিলেটে যেমন লেখা মুছে দেয় সব মুছে দিয়েছেন, যা মর্গে। যখন যখন এরম হয় দেখুন না, ওই নেপালেতে, নেপাল একমাত্র হিন্দু রাষ্ট্র ছিল, এটা থেকে সর্বনাশ পূর্বেই করে গেছেন, আমরা কারোর প্রতি বিদ্বেষ নিয়ে কথা বলছি না, সেইখানে গৌহত্যার অনুমোদন করে দিলেন এবং মেশিন বসিয়ে দিল, এক একদিনে হাজার হাজার গোমাতা কাটা হবে, যেদিন হলো তারপর থেকে ব্যাস ভূমিকম্প শুরু হলো, হাজার হাজার লোক মারা যাচ্ছে, শঙ্কর ভগবান রেগে গেছে, মানুষ মানবে না, মানুষ শুনতে চাইছে না এসব কথা। এইভাবে দেখা যায় সরস্বতী নদীর তীরেতে সাম্যাপ্রাস আশ্রমেতে, এখানে বসে সরস্বতী পশ্চিমে তটে সাম্মা আশ্রমে ঋষিগণের এই যে সত্রবর্ধন যজ্ঞ করার খুব সুন্দর জায়গা। সেই জায়গায় কি হলে তসমিন স্ব আশ্রমে ব্যাসমুনি কি করছেন, বদরী ষণ্ডমণ্ডিতে আসীন অপ উপস্পৃশ্য প্রণীদধৌ মনঃ স্বয়ং। যে নারদজি বলে গেলেন তাকে উপদেশ, কারণ তাকে প্রথমেই বলেছিলেন আমি যে হৃদয়তে সম্যক পরিপূর্ণরূপে আনন্দের আস্বাদন পাচ্ছি না, তার কারণটা বলুন, আমার কমিটা কোথায়, আমার শর্টেজটা কী, আমার কি অসুবিধেটা, এটা ব্যাসদেব গোস্বামী করেছিলেন। এইখানে দেখে গেল সেই ভগবানের অপ্রাকৃত গুণগাথা লীলাগাথা বেশি করে কীর্তন করার কথা বললেন, বলে এটা করলেই তোমার আপনার সব কিছু সমাধান হয়ে যাবে। এখন এই উপদেশ করে যাওয়ার পর কৃষ্ণ হইতে চতুর্মুখ হ্যাঁ ইত্যাদি আমরা কীর্তন করি গুরু পারম্পরে, হ্যাঁ নারদ হইতে ব্যাস মধ্যকায় ব্যাস ইত্যাদি আমরা কীর্তন করি, অনুভবে আসে কি না কে জানে। এইভাবে পারম্পর্য করে জ্ঞানের জ্ঞানের ধারাটা আমাদের সম্মুখে এসছে। জ্ঞানের ধারা যদি অবরুদ্ধ করে দেন তাহলে সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে সব কিছু। প্রত্যেক ব্যক্তিকে এটা খেয়াল রাখতে হবে, সে সমাজের সবচেয়ে বড় শত্রু যা অপ্রাকৃত জ্ঞানের ধারাকে রুদ্ধ করে দিতে চাইছেন, তাকে জ্যান্ত জ্বালাবে ভগবান, জ্যান্ত জ্বালিয়ে দেবে তাকে, তাকে ছাড়বে না। সে জমদুয়ারেতে কষ্ট পাবেই, এই জগতেও কষ্ট পাবে, জমদুয়ারে তারপরেও কষ্ট পাবে, তাকে ক্ষমা করা হবে না। কেন, জগতের বাঁচার একটাই রাস্তা, অপ্রাকৃত জগতের দিব্য জ্ঞান পারম্পর্যক্রমে যদি না ছড়িয়ে যায় জগতে তাহলে তো অন্ধকারে সব ডুবে যাবে লোকে, কিছু করার নেই। সেই জন্য আমরা চাই সবচেয়ে প্রথম কাজ হলো আমাদের যে প্রত্যেক মানুষের হৃদয়েতে আমরা চেতনা সঞ্চার করে সেই অপ্রাকৃত জ্ঞানকে তাদের ভিতরে তাদের পাত্রেতে রাখতে চাই, তাতে অনেক সুবিধে হবে, সমাজে অনেক মানুষের মতো মানুষ তৈরি হবে, অনেক সুবিধে হবে। সাম্মাপাস আশ্রমে বসে সরস্বতী নদীর জলেতে আচমন করে ব্যাসদেবজি মহারাজ চুপচাপ শান্ত হয়ে বসে পড়লেন, বসে কি করলেন সমাধিতে চলে গেলেন। সমাধি বোঝেন, সমাধি বোঝেন না, ধ্যান ধেয় ধাতা, যিনি ধ্যান করবেন তাকে বলা হয় ধাতা, ধ্যানের বস্তুটাকে ধেয়, আর ধ্যান বলে একটা বস্তু থাকে, তাই কি না, হলো কি না, বোঝা গেল না, ধ্যান মেলে একটা ক্রিয়া থাকে, আর কাকে ধ্যান করছো, ধেয় বস্তু থাকে, আর যিনি ধ্যান করবেন তিনি থাকেন। এই তিনটে এই যে তিনটে বিষয় যখন একাকার হয়ে যায় তখন বলা হয় সমাধি, বোঝা গেল, একাকার হয়ে গেছে, যিনি ধ্যান করছেন তিনি জানেনই যে আমি ধ্যান নামক একটা ক্রিয়া করছি, কোনো খেয়ালই নেই, চলে গেছেন সেখানে, ধেয় বস্তুর সঙ্গে একাকার হয়ে গেছেন, ধ্যান বলে কোনো প্রসিডিওর সে এত তন্ময়তা প্রাপ্ত হয়েছে যে আমি সেটাকে কোনো আমার বর্তমান এই অবস্থায় এটা অনুভবের বিষয় হবে না। ব্যাসদেব গোস্বামী কি করলেন, আসীন অপ মানে জল, সরস্বতী নদীর জল উপস্পৃশ্য, জল স্পর্শ এবং আচমন করে প্রণী দধৌ মনঃ স্বয়ং, এবার মনটাকে সন্নিবেশিত করলেন, ভক্তি যোগেন মনসি সম্যক প্রণীহিত অমলে অপশ্যত পুরুষম পূর্ণ মায়াঞ্চ তদবাশ্রয়ম। যখন একাকার হয়ে গেলেন তখন লক্ষ্য করছেন সেই পরাত্পর অখিলেশ্বর ভগবানকে লক্ষ্য করছেন, ধ্যানের মধ্যে দেখছেন সে ভগবান, তার পেছনেতে মায়াকে দেখলেন, মায়া সামনে আসতে পারছে না, মায়া ভগবানের পেছনেতে লজ্জিত হয়ে মাথা নিচু করে রয়েছেন, অপশ্যত পুরুষম পূর্ণম, সেই পূর্ণ পরিপূর্ণ সে ভগবান যে পরস্পর অখিলেশ্বর তাকে দর্শন করলেন, আর মায়াঞ্চ মায়াকেও দর্শন করলেন। তদপাশ্রয়ম তদ অপাশ্রয়ম ভগবান, তদ মানে তদ্বস্তু সদ্বস্তু ভগবান তার দাসীগিরি করছে, এই জন্য তদপাশ্রয়ম বলা আছে। যে মায়ার দ্বারা, ভালো করে শুনতে হবে, অ্যাটেনশন প্লিজ, জয়া সন্মহিত জীব আত্মনম ত্রিগুণাত্মকম, যে মায়াকে ভগবান পেছনে লক্ষ্য করলেন, ভগবানের পেছনেতে এরকম মায়ের দেওয়ার সঙ্গে দেখিন ভগবান, ভগবানের পেছনেতে মায়া এরকম মাথা নিচু করে পেছনেতে রয়েছে, মায়া শক্তি জড় মায়া। যে মায়ার দ্বারা জয়া, জয়া মানে এই মায়াদেবী স্ত্রীলিঙ্গ, এই জন্য জয়া সন্মহিত জীব, যার দ্বারা, যে মায়ার দ্বারা সন্মহিত সম্যকরূপে মোহিত হয়ে রয়েছে, অজ্ঞানেন আবৃতম জ্ঞানম তেন মজ্জন্তি জন্তব, অথক্যেন প্রযুক্ত এম পাপঞ্চরতি পুরুষ, কেন এইসব লোক পাপ পাপে নিয়োজিত থাকে, সবার তো ইচ্ছা নেই পাপ করার, অনিচ্ছন্ন পিবার্ষীয় বলাদেব নিয়োজিত, সবার ইচ্ছা নেই পাপ করব, কিন্তু জানতে অজন্ত পাপেই চলছে জগৎটা। হেন বলছেন অথক্যেন প্রযুক্ত এম পাপঞ্চরতি পুরুষ, অনিচ্ছন্ন পিবার্ষীয় বলাদীপ নিয়োজিত, ইচ্ছা নেই তবুও কে যেন গলা ধরে এরকমভাবে নিয়োজিত করছে পাপে। একটা উদাহরণ দিলে বোঝা যাবে, একটা ভালো সৎ ছেলে, সে একটা মোটর পার্টসের দোকানে কাজ পেয়েছে, মালিক তাকে অত্যন্ত ভালোবাসে, এত সৎ ছেলে কল্পনা করা যায়, সামনে লক্ষ লক্ষ টাকা পড়ে থাকলে ফিরে তাকায় না, যা পায় সেই দিয়েই চলে কোনো মতে। হঠাৎ তার একটা বিবাহের সময় হলো, তাকে বিবাহ করতে হলো, ভগবানের এমনই পরিয়া তার এমন একটা জায়গায় বিবাহ হলো, সেই স্ত্রীটা খুব একবারে প্রচণ্ড দুষ্টা প্রকৃতি, এটা চাই ওটা চাই, এটা না দিলে সংসার খাড়া করে দেবে, এখন স্বামীর যেই রোজগার সেই অনুপাতে তোমাকে চলতে হবে, কিন্তু তা চলবে না, আমাকে এটা দিতে হবে তো দিব, ও বাড়ি এখন তো বিশেষ করে হয়েছে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে দিতে যাবে স্কুলে, ও মায়েদের একটা ফুল ট্রুপস, একটা টিম বসে গোল, সবসময় মিটিং চলল, সবসময় পরচর্চা কে কী করেছে না করেছে এইসব, সেখান থেকে সে স্বামীকে এবার কষ্ট দেবে, অমুকের স্ত্রী ওই অমুকের বাচ্চার মা ওই পেয়েছে আমাকে ব্যবস্থা করে দাও, এতটাই অজ্ঞান, ধ্বংস হয়ে যাচ্ছে, কিছু করার নেই। সেই ছেলেটি কিছুতেই অসৎকর্ম করতে চাইছে না, কিন্তু সবে বিবাহিত হয়েছে, সামনে দুর্গাপুজো, কাপড় তো দিতেই হবে, আর কাপড় দেবে কী করে, সে টাকাই নেই, সে কী করে কাপড় দেবে, শালি শালাকে কাপড় জমা দিতে হবে, প্রথমবার অন্তত দিতেই হবে, সে এখন কাপড়ের জোগাড় করতে গিয়ে মাথা স্যার ঘুম আসছে না, কি করে চুরি তো করতে পারছে না, কিন্তু স্ত্রীর অত্যাচারে লাস্টে সে কিছু করতে পারল না, স্ত্রীর অত্যাচারে তারপর চেঞ্জ করলো, ওইখান থেকে কিছু কিছু পার্টস চুরি করতে আরম্ভ করলো, তার ইচ্ছা নেই কিন্তু করে সেটাকে অন্য জায়গায় বেচে সে টাকা জোগাড় করলো, করে কাপড় চোপড়ের সমাধান করলো। এইভাবে দেখা যায়, ইচ্ছা না থাকলেও, যেমন আমাদের অজামিলের উপখ্যান দেখব ষষ্ঠ স্কন্ধেতে, অজামিলের কোনো ইচ্ছা ছিল না চরিত্রটাকে খারাপ করবে। আমি ওই জন্য যারা সাধুবেশ গ্রহণ করেছেন তাদেরকে সব সময় দৃঢ়ভাবে বলি, শুধু না পায়েও ধরি, কোনো রকমভাবে যেন স্ত্রী প্রসঙ্গ না হয়, জানতে অজান্তে কোনো রকমভাবে বাক্য আলাপের মাধ্যমে, কোনো রকম ইশারার মাধ্যমে, কোনো রকমভাবে যারা পারমার্থিক রাজ্যে যেতে চাইবেন তারা যেন সাবধান থাকবে। বাস্তবিক পক্ষে এটা সর্বনাশের কারণ, কোনো রকমভাবে যদি বুঝতে পারেন এর দ্বারা একটু সঙ্গ হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ত্যাগ করে দেবে, নিজেই যারা ভজন করেন তারা সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন যে আমার আজকে যে তারা প্রসাদ ছাড়া কিছু পান না, যদি মনে করেন উনি তো ভোগ দেওয়ার কোনো ব্যবস্থা নেই, উনি দেখা যায় জগন্নাথের প্রসাদ ওর মধ্যে মিশিয়ে গেছেন, আপনি জানেন না প্রসাদ ছাড়া কিছু পায়, কিন্তু ও তৈরিতে কোনো দোষ থাকলে তারা বুঝে যাবে ভজন করতে করতে, ওইটা যেন কেউ দর্শনও না করে। ওই জন্য জগন্নাথের পুরীতে যখন রন্ধন হবে তখনও যেন কেউ না ধরে, প্রসাদ যখন যাবে মন্দিরে তখনও যেন কেউ না দেখে, দেখার নিয়ম নেই, সাধুগণের ভোজনও দেখা নিষেধ নেই, নানারকম দোষ চলে আসবে, ভয়ঙ্কর ব্যাপার। বিন্দুমাত্র কোনো রকম আলাপ আলোচনা কোনো রকমভাবে এক বিন্দুও যেন কোনো স্ত্রী প্রসঙ্গ না আসে, আর মায়েদের যেন পুরুষ প্রসঙ্গ না আসে, যারা ভজন করছেন সাবধান থাকতে হয়। তা নাহলে এই অপ্রাকৃতিক জগতের কথা আমি বলেই যাব, কুকুরের মতো চিৎকার করে যাব, লাভ হবে না, কিছু ধরতে পারবে না। যেটা শাস্ত্রীয় বিধান অনুযায়ী যেটুকু করা দরকার গৃহস্থ জীবনে, ব্যাস দ্যাট মাচ, ওর একটুও সেখানে বলছেন জয়া, এই জন্য বলছেন ভগবত মায়ায় সবাই মোহিত, বদ্ধজীব এর বাইরে যেতে পারছে না, ওই জন্য বলছেন জয়া সন্মোহিত জীব আত্মনম ত্রিগুণাত্মকম, যে মায়া দ্বারা মোহিত হয়ে ত্রিগুণতে খাবি কাচ্ছে জীব সকল, এই কথাই এখানে বলা আছে। সুতদেব গোস্বামী বলছেন ওই যে ব্যাসদেব গোস্বামী যে মায়াকে দর্শন করলেন ভগবানের পেছনে গর্হিতভাবে লজ্জিত পেছনে রয়েছেন, জয়া যার দ্বারা সন্মোহিত জীব সমস্ত জীবগণ অজ্ঞানেন আবৃতম জ্ঞানম তেন মজ্জন্তি যত, ভগবানকে যখন প্রশ্ন করা হলো যে এই জীবগুলো কেন পাপ করছে, কে এর জন্য দায়ী, এই জন্য কে দায়ী, তখন ভগবান উত্তর দিয়েছিলেন যে দেখো এই যে রজতম গুণ শতগুণ এইগুলোর দ্বারা প্রভাবিত হয়ে লোকে এই সব ক্রিয়াকর্ম করছে, এরা এই শতরজতম গুণের প্রভাবের দ্বারা মোহিত হয়ে তারা এই ধরনের ক্রিয়াকর্ম করছে, এই জন্য তারা বুঝতে পারছে না রজগুণ তমগুণের দ্বারা প্রভাবিত হয়ে তারা এই ধরনের ক্রিয়াকর্মগুলো করছে, নচেত এগুলো করা উচিত ছিল না তাদের, কিন্তু করে। জয়া সন্মোহিত জীব আত্মনম ত্রিগুণাত্মকম পরো অপি মনোতে অনর্থম তৎকৃতন চাভি পদ্ধতে, যেগুলো আত্মার সঙ্গে কোনো সম্বন্ধই নাই সেগুলোর ব্যাপারে দুঃখিত হয়ে পড়ছে, বলছেন পরো অপি মনোতে অনর্থম, কোনো একটা ঘটনা ঘটে গেল তার সঙ্গে তোমার আত্মার কোনো সম্বন্ধ নেই, কিন্তু ওখানে দুঃখী হয়ে পড়ল, প্রভাব তার ধাক্কাটা তার মধ্যে চলে এলো। পরো অপি মনুতে অনর্থম তৎকৃতন চাভি পদ্ধতি, বিচলিত হয়ে গেল এবং সেটা আত্মার সঙ্গে শুদ্ধ আত্মার সঙ্গে কোনো সম্বন্ধ নেই, কিন্তু আমার ধাক্কা লেগে গেল, আমি বিচলিত হয়ে পড়লাম। ইয়াসাং বৈশ্রুয় মানায়ম কৃষ্ণে পরম পুরুষে ভক্তির উৎপদ্ধতে পুংসহ শোক মোহ ভয়াপহা, যদি ইয়াসাং বৈশ্রুয় মানায়ম যে কথা শ্রবণ করলে পরে কৃষ্ণে পরম পুরুষে ভক্তি উৎপন্ন হবেই হবে, ইয়াসাং বৈশ্রুয় মানায়ম কৃষ্ণে পরম পুরুষে ভক্তির উৎপদ্ধতে পুংসহ শোক মোহ ভয়াপহা, এই ভাগবতী কথা শ্রবণ করলে পরে ভক্তি উৎপন্ন হবে, যেটা দেহধারী জীবের শোক মোহ মায়া সমস্ত বিনষ্ট করে দেবে। শোক মোহ ভয়াপহা, শোকময় শোক মোহ ভয় দ্বেষ এইসব সব কিছু চলে যাবে, কিছুই থাকবে না। এই যে সংহিতা পরমহংস সংহিতা শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ, সেই সম্বন্ধে বলা আছে সসংহিতাম ভাগবতীম কৃত্যানুক্রম্য চাত্মজম সুকম অধ্যাপয়ামাস নিবৃত্তি নিতরম মুনিম, যার হৃদয়তে বিষয়ের বিন্দুমাত্র স্পর্শ নেই গন্ধ নেই, এই সংহিতাকে তিনি খুব ভালোভাবে ব্যাস মুনি ব্যাসদেব গোস্বামী তাকে এই সংহিতা দান করেছিলেন, এই সংহিতা সুকম অধ্যাপয়ামাস তাকে অধ্যায় অন করানো হয়েছিল। সুখদেব গোস্বামী এমনি আসেন নাই, তিনি তো জঙ্গলে চলে গিয়েছিলেন। সুখদেব গোস্বামীকে জোর করে আনা হয়েছে, বিভিন্ন জাদু করে আনা হয়েছে। সেই সুখদেব গোস্বামীকে আনার পর তাকে এই শ্রীমদ্ ভাগবতজি মহাপুরাণ রূপী অমৃতময় যে বিষয় সেটা তার হৃদয়তে স্থাপন করা হয়েছিল। আর এই জন্যই বলা হয়, সনকাদি বলছেন, সবই নিবৃত্ত নিতরহ সর্বত সর্বত্র উপেক্ষক মুনিহি কস্য বা বৃহতিম এতাম আত্মারামা সমাভ্যাসাত। যিনি আত্মারাম পুরুষ, তিনি কী কারণে এ ধরনের এত বড় একজন এত বড় একটা এই যে মহাপুরাণ এটাকে অভ্যাস করার তার দরকার কেন পড়লো? কী দরকার? সে তো এমনিতেই আনন্দে রয়েছেন, তো পরমাংশ শ্রেষ্ঠ, তার তো কোনো বিষয়ে অ্যাটাচমেন্ট নেই। হঠাৎ তার এই ভাগবতী মহাপুরাণের এই অমৃতময় যে বিষয়টা এর ব্যাপারে কেন লোভ হলো? এই জন্য সুতদেব গোস্বামী সেখানে উত্তর দিতে বলছেন, আত্মা রামশ্চ মুনয় নির্ঘন্ধা উপি উরুক্রমে কুরবন্তি অহেতুকিং ভক্তিম ইত্থম্ভূত গুণহরি। আত্মা রামশ্চ মুনয় নির্ঘন্ধা উপি উরুক্রমে কুরবন্তি অহেতুকিং ভক্তিম ইত্থম্ভূত গুণহরি। আত্মা রামশ্চ মুনয় নির্গন্থা উপি উরুক্রমে কুরবন্তি অহেতুকিম ভক্তি মিথ্যম্ভূত গুণহরি। আত্মারাম হলে পরে, আত্মারাম কাকে বলা হয়? যিনি আত্মাতেই সন্তুষ্ট থাকেন, বাইরের কোনো বস্তুর কোনো যোগানদারি দরকার পড়ে না, যিনি আত্মাতেই সন্তুষ্ট থাকেন তাকে আত্মারাম বলা হয়। আত্মনি আত্মনি রমতে ইতি আত্মারাম, যিনি আত্মাতে আত্মনি রমতে ইতি আত্মারাম, যিনি বাইরের কোনো বস্তুর অপেক্ষা থাকে না, আত্মাতেই যিনি রমণ করেন তাকে আত্মারাম বলা হয়। এই ধরনের আত্মারামশ্চ আত্মারামগণ হলেও আত্মারাম মুনি মনেও নির্গন্থা অপি উরুক্রমে, তার কোনো গ্রন্থি নেই, তার হৃদয়ের যে গ্রন্থি যেটা বেঁধে রাখে জগতে জড় সংসারে সেই সব গ্রন্থি কিছু নেই, তথাপি সেখানে বলা হচ্ছে অপি উরুক্রমে কুরুবন্তিং অহেতুকিং ভক্তিম, তা না হলেও তাদের ভগবানের অমৃতময় বিলাসে আনন্দময় এই লীলাতে এমন একটা আকর্ষণ তারা লাভ করেন যে যেন মনে হয়েছে ম্যাগনেটের মতো তাদেরকে টেনে নিয়ে চলে আসছেন, তাদের কোনো বিষয় দরকার নেই, কিন্তু ভগবানের লীলা কথায় এমনই তারা আকর্ষণ পান। যদিও তারা আত্মারাম, আর আত্মারামগণের বিষয়বস্তুই হলো ভগবান, আর তার লীলা কথা যখন কীর্তন হয় তখন তারা স্থির থাকতে পারেন না, আত্মারাম হলেও তারা ছুটে চলে যাবেন যেখানে ভগবানের কথা কীর্তন আনন্দময় এইসব বিলাসের কথা কীর্তন হচ্ছে। সেই জন্য বলছেন কুরবন্তি অহেতুকিং ভক্তিম ইত্থম্ভূত গুণহরি। ভগবানের এমনই অনন্ত ক্ষমতা, ভগবান বলতে ভগবান শ্রীকৃষ্ণের কথা বলছি, ভগবানের এমনই ক্ষমতা যেখানে ভগবানের অপ্রাকৃত লীলাগাথা হবে সেখানে কোনো যদি আত্মারাম ব্যক্তি থাকেন, আত্মাতে রমণ করছেন, শোনার সঙ্গে সঙ্গে সে ম্যাগনেটের মতো খিঁচে চলে যাবেন, সেখানে কিছু করার থাকবে না। বলছেন ওই জন্য আত্মারাম হলেও ভগবানের কথায় এমনই শক্তি আছে, এমনই জাদু আছে যে তারা পর্যন্ত আত্মারামগণ পর্যন্ত কুরবন্তি অহেতুকি ভক্তিম নির্গুণা ভক্তি করেন তারা। অহেতুকিং ভক্তি মানে হচ্ছে যে হেতুমূলা ভক্তি নয়, আমি এই জন্য ভক্তি করছি ভগবান যেন মাল করি দেন, এটা হলে হেতুমূলা ভক্তি। ভগবানের ভক্তি করতে পারি ভগবান যদি এগুলো দেন, এগুলো হলে হেতুমূলা ভক্তি। যতক্ষণ নির্গুণা ভক্তিতে প্রতিষ্ঠিত না হবেন কোনো সাধক ততক্ষণ পর্যন্ত তার কোনো লাভ নাই, সুবিধা হবে না। সেই জন্য বলছেন যে হরের গুণাক্ষিপ্ত মতির ভগবান বাদ্রায়ণী অধ্যাগত মহদাখ্যানম নিত্যম বিষ্ণু জনপ্রিয়, হরের গুণা ক্ষিপ্তমতির, কিছু করার নেই। সুখদেব গোস্বামী যদিও পরমহংস ছিলেন, পরমহংস বললে ভুলে, পরমহংস শ্রেষ্ঠ, ভূত ভবিষ্যতের ইতিহাসে কোনোদিন সুখদেব গোস্বামীর মত পরমহংস এক্সাম্পল এ হতে পারবে না। ন ভূতম না ভবিষ্যতি, অতীত জগতে এমন কোনো উদাহরণ পাওয়া যায়নি, আর ভবিষ্যৎ যে যত সময় আসছে অনন্তকালের ইতিহাসে সুখদেব গোস্বামীর মতো এরকম আর পাওয়া মুশকিল। সেই জন্য এখানে বলছেন তার মতো ব্যক্তি, অর্থাৎ সেই সুখদেব গোস্বামী, তিনি পর্যন্ত হরের গুণাক্ষিপ্তমতির, তিনিও ভগবানের গুণেতে আকৃষ্ট হয়ে ছুটে চলে এসেছিলেন জঙ্গল থেকে। ব্যাসদেব গোস্বামী দেখলেন যে এই যে পরমহংস শ্রেষ্ঠ সুখদেব চলে যাচ্ছেন জঙ্গলের দিকে, তাকে তো ফিরিয়ে আনা দরকার, কারণ ফিরিয়ে আনলে পরে তার হৃদয়তে আমি ভাগবতজি মহাপুরাণে যে রস, এই পাত্র হচ্ছে যথেষ্ট উপযুক্ত পাত্র। এই পাত্রেতে যদি ভাগবতজি মহাপুরাণ রাখি, এই জগতে ম্যাসিভ প্রচার হবে। একটা এমন একটা শুদ্ধ পাত্র যার মধ্যে এই, কেন আপনাদের মধ্যে কেউই এমন ব্যক্তি নেন যে এত অজ্ঞ, দুধ কিনে নিয়ে এলেন, দুধ বাজার থেকে নিয়ে এলেন, সে দুধটাকে নিয়ে এসে এমন কোনো মূর্খ নাই সে দুধটাকে তামার পাত্রে রাখবে, আছে এমন কেউ? দুধ যদি তামার পাত্রে রাখে সঙ্গে সঙ্গে হয়ে গেল, তার বিকার হবে, সর্বনাশ হয়ে যাবে সেটা খেলে, মুশকিল ব্যাপার, জানে না কেউ লোকে, কিন্তু এগুলো জানা দরকার যেন ভুল না হয়ে যায়। তাহলে এমন একটা পাত্রে যদি ভাগবত রস রাখা যায় যেটা বিকার প্রাপ্ত হয়ে যাবে, মুশকিল ব্যাপার। সে আবার হরিকথা বলছে কিন্তু বিকার প্রাপ্ত হয়েছে তার হৃদয়, এই জন্য এই কথাগুলো ভাগবত কথা বলতে গিয়ে এগুলো বলা দরকার। যতক্ষণ পর্যন্ত না শুদ্ধ সোর্স, অ্যাপ্রোপ্রিয়েট সোর্স, উপযুক্ত জায়গা থেকে যতক্ষণ না শ্রবণ করব, আমার হৃদয়তে কোনো রকম বিশেষ লাভ হবে না। সেই জন্য পদ্মপুরাণ আদি এসব জায়গায় সাবধান করে দিয়েছেন, অবৈষ্ণব মুখোদ্গিরম, অবৈষ্ণব মুখোদ্গিরম হরিকথামৃতম শ্রবণম নৈব কর্তব্য সর্পচ্ছিষ্ট যথা পায়ো। দুধ আইডিয়াল ফুড, সবাই জানেন, আমি যদি এক মাস উপবাস করি খালি দুধ পান করে থাকি আমি মরব না, কিচ্ছু হবে না আমার। মনীষীগণ তিনটে আমলকি, মাত্র তিনটে আমলকি আহার করে সারাদিন উপবাস থাকতে পারেন, কিচ্ছু হয় না, তিনটে আমলকির রস খেয়ে থাকবেন। এমন এমন হিমালয় জিনিস আছে, এর দু পাঁচ বছর যদি আমি আটা ডাল চাল কিচ্ছু না খাই কিচ্ছু হবে না, ওখানে এমন এমন সব পাতা আছে সেই সব শেকড় বাকড়ে সেই রস খেয়ে আমি বেঁচে থাকবো। এখানে তো যারা সঙ্গে থাকেন তারা বুঝতেই পারেন না, আমরা যখন গুরুপাদ পদ্মে সেবা করব বলে মনে করি তখন এমনভাবে সাবধান থাকতে হয়, তিনি বলতে পারছেন না, কিছু গলায় কথা বলছেন না, সঙ্গে সঙ্গে বুঝে ফেলতে হয় ওনার গলাটা আটকে যাচ্ছে কেন, কি কারণে, সঙ্গে সঙ্গে এটা দিতে হবে, এখন বলতে হবে, কেন তারা সেবাতে তন্ময়তা প্রাপ্ত হন নাই, তারা সেবাতে তন্ময়তা, সেবা সেবক এবং সেব্য বস্তু সেবা তিনটে একাকার হয়ে যায়, সেই সময় তো অটোমেটিক এগুলো জাগে, কি হলো গলাটা আটকে গেছে এখন এই দিতে হবে, এটা বন্ধ করে দিতে হবে, এগুলো বুঝতে গুরুপাদ পদ্ম বৃদ্ধ বয়সে থাকতেন এসব অনুভব করতে হতো, তা নাহলে তিনি তো বলবেন না। যেভাবে সেবাটা উত্তম হবে সেই ক্রিয়াকর্মগুলো আমাকে বুঝে বুঝে করতে হবে। সেই জন্য বলছেন এই যে ব্যাসদেব গোস্বামী সুখদেব গোস্বামীকে টেনে নিয়ে এলেন, কি স্বার্থ ছিল এর পেছনে বলে কিছুই নয়, খালি ওকে নিয়ে এলে পরে এই ভাগবত রস ওখানে রাখা যাবে। পদ্মপুরাণে যে শ্লোক বললাম সেখানে বললাম কি, অবৈষ্ণবের কাছ থেকে ভাগবত কথা শ্রবণ করা, হরিকথা শ্রবণ করা স্ট্রিক্টলি প্রহিবিটেড, সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এখন তো মায়াবাদীও ভাগবত ব্যাখ্যা করছেন, সবাই গিয়ে শুনছে, এরকম ত্রিপুণ্ড গোল মায়াবাদী, ভগবানকে বিশ্বাসই করেন না, ভগবানের লীলা, তারা বলেন নির্গুণ ভগবান হচ্ছে, এ সৃষ্টি কিছু নেই, ব্রহ্মই সত্য, জগৎ মিথ্যা। যে ভগবানের লীলাটাই বিশ্বাস করেন না তার ভগবানের কথা বলার কি অধিকার আছে? তুমি কি গল্প বলতে বসেছ, গল্প করতে বসেছ নাকি? শাস্ত্র ওই জন্য আগে থেকে নিষেধ করে দিয়েছেন, যিনি অবৈষ্ণব পরম বৈষ্ণব হন নাই, বৈষ্ণব পদবী প্রাপ্ত হন নাই, বৈষ্ণব আসনে অধিষ্ঠিত হন নাই, তার কাছে হরিকথা শোভন মানে ইউড বি পানিশ, তোমাকে পানিশমেন্ট পেতে হবে। কিরকম বলে, অবৈষ্ণব মুখদ্গিরম হরিকথাম মৃদন শোভনম নৈব কর্তব্য সর্বোচ্ছিষ্ট যথাপয়। যেমন দুধটা রেখে গেছে ঘরে, আপনি খেয়াল করেননি, গ্রামের বাড়ি, হঠাৎ দুধটা খোলা ছিল, একটা সাপ এসে ও দুধে মুখ দিয়েছে, আপনি জানেনই না, সবাই এসে গরম করে খেয়ে নিয়েছে, সব মরল। এরম গ্রামে কত ঘটনা ঘটেছে, গরম করে খেয়ে নি তাই জানেই না সাপ মুখ দিয়েছে, ওর মধ্যে চলে গেছে, মরে গেছে, সব এক ধার। এমন এমন ঘটনা ঘটেছে, সেগুলো উদাহরণ দিলে এখন ভাগবত কথা বন্ধ রাখতে হবে, আমাকে এগুলো বলতে হবে। একটা গ্রামেতে কয়েক হাজার হাজার লোকের ভাণ্ডারা হয়েছিল, পরমান্ন ক্ষীর পুরি এইসব, খেয়ালই করেনি ওই যে পুরি হচ্ছে হাজার হাজার লোক, দশ হাজার কুড়ি হাজার কথা না, কত হাজার লোক প্রসাদ পায়, আমাদের বৃন্দাবনে পঞ্চাশ হাজার লোক প্রসাদ পায়, আর এখানে তো যদি একশো জন লোক প্রকাশ হয় চিংড়ি মাছের বাজার বুঝে দেয়, চেঁচামেচি, ওখানে কিচ্ছু হয় না, সব নিজের মতো কাজ করছে। ওইখানে ওই রান্না করতে, এখানে ওই রাজস্থানে একটা দরগা আছে, দরগা পীর বাবার, সেখানে পঞ্চাশ হাজার লোকের রান্না একবারেতে হয়, সে কড়াইটার মধ্যে যেদিন মানে দেখা যায় আপনি পুকুর একটা, চারিদিক থেকে এরম নাড়ছে বিশাল, ওটা এখনও আছে, আমি যাই নাই কিন্তু জানি জয়পুরে আজমির আর কোন জায়গায় যেতে পড়ে, সিদ্ধ তিনি, তা তাদের লাইনে সিদ্ধ পীর বাবা। এখন প্রশ্ন হলো ওই যে রান্নাটা হচ্ছে, রান্না করতে করতে পাচক ঠাকুর কোন জায়গায় একটু একটু নজর ঘুরিয়েছেন, তাদেরও খেয়াল উচিত ছিল, গাছ ছিল, গাছ থেকে একটা সাপের বাচ্চা কখন যে পড়ে গেছে ওইখানে ওই জ্বলন্ত এর মধ্যে, ক্ষীরের মধ্যে, ক্ষীর পাক হচ্ছে ওই সময় পড়ে গেছে, এত লোকের রান্না করে ঘেঁটে গেছে সাপটা, ভয়ঙ্কর বিষধর সাপ, যত হাজার লোকে প্রসাদ পেয়েছে অ্যাট এ টাইম সব মারা গেছে একবারে। তাহলে যে ভাণ্ডারাটা দিল তার মনের অবস্থাটা কী হবে? এত লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ভাণ্ডারা দিল এই জন্য দিল যে লক্ষ লক্ষ ব্রাহ্মণকে মানবা মারবার জন্য, মরে গেল সব, বড় আশ্চর্য লাগে। ওই জন্য মনুসংহিতায় বলা আছে এই যে লোকগুলো কাকে বলবো আলোচনা, কাকে বলবো, লোকটা কই? মনুসংহিতায় বলা আছে দুধ জাল দিয়ে কেউ যেন কোনো দিকে না যায়, দুধ জাল দিয়ে এরকম সামনে দাঁড়াতে হবে, যতক্ষণ জালদার না দেয়া কখনো সরতে নেই। মনুসংহিতা জানে মনুজি যে এইগুলো সব মহামূর্খ, প্রতি পদে পদে যা উপদেশ দেওয়া আছে সেগুলো শুনলে পাগল হয়ে যাবে, কিন্তু কেউ মানছে না, সব ইউরো সোসাইটিকে নকল করে এখানে নতুন নতুন সভ্যতার আমদানি করছে, নতুন সভ্যতার আমদানি করছে ফরেন থেকে, নতুন সভ্যতা। আর এরা যারা আছে বাইরের, তারা নিজেদের সভ্যতা থেকে ফেলে দিয়ে এখানকার সভ্যতা নেওয়ার চেষ্টা করছে। এবার বুঝুন কাকে কি বলবো। অনেকে আমাকে বলেন, সামনে বলতে পারেন না পেছনে লুকিয়ে বলে, আর অধিকারী ব্যক্তি বলেন অনেক সময় বলেন, মহারাজ জঞ্জাটের কী দরকার, আপনি তো ভজনে আনন্দ পান, জঙ্গলেও থাকতে পারেন, লক্ষ লক্ষে হরিকথাও বলতে পারেন, কী প্রয়োজন এই ঝঞ্ঝাট? অনেকে বলেন এসব বলার দরকার নেই, ছেড়ে দিন মরুক, কী দরকার আপনার, জ্বালা হচ্ছে কষ্ট হচ্ছে আমি জানি, আপনি বলেন তাদেরকে বাঁচাবার জন্য, তারা আপনাকে সত্য মনে করে। প্রভুপাদ এই কথা অন্তিম সময় বলেছেন, সন্ধেবেলা আমি আলোচনা করব। কিন্তু সমাজে যারা চোখ দেখায় তারা কারা? সাধু। সাধু মানে এই নয় লোক ঠকাতে বসেছে, লোক ঠকাতে বসেছে সে সাধু নয়, যে নিঃস্বার্থভাবে এখানে এসছে। কেউ যদি মনে করে এটা বিজনেস বিজনেস সোসাইটির তরফ থেকে কথা আয়োজন করে, মহারাজ বেদা বললাম মোটা মালপানি পাবে এই জন্য, তা সে সবচেয়ে বড় মূর্খের স্বর্গে বাস করছে। আমি ওদের মালপানি স্পর্শ করতে চাই না, তারা যদি ইচ্ছা হয় আমার প্রেসে খবর নিক, আমাকে এইভাবেই দেন, প্রেসে খবর নিক, আমার যে গ্রন্থ বেরোচ্ছে পাঁচ হাজার দশ হাজার একটা এ বেরোচ্ছে বুলেটিনের মতো হাইলাইটস গোহত্যার ওপরে, সে বইয়ের ক কপিও আছে আমার কাছে যেটা কম্পিউটার থেকে বেরিয়েছে, যদি ইচ্ছা হয় তারা খবর নিয়ে সেখানে দিয়ে দিই। যদি এতই সেবার একবার ইচ্ছা হয়ে থাকে, আমি বারবার এদেরকেও সাবধান করি, কোনো বিষয় লোকের কোনো খাবার আমাকে দেবে না। কোনো একজন যেন কোনো বেশি টাকা পকেট থেকে খরচা করে আমাকে এটা ওটা এনে দিচ্ছে, খাওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারি কিন্তু বলতে পারছি না, মৌন রয়েছে। এত বোকা লোকগুলো বোঝে না, এগুলো দেবে না, বরঞ্চ মাদুকরি যেগুলো আছে সে থেকে একটু একটু দিয়ে দেবে। এগুলো বললেও তারা বুঝছে না, কোনো একজন পকেট থেকে বেশি খরচা করছে, আমি সেগুলো তো মেনে নেবো না, আমি এই জন্য এখানে আসিনি ভালো খাওয়ার জন্য। প্রেশার কিছু নেবে গেছিলো, দু একদিন দিয়েছেন ঠিক আছে, এরপরে আমার জীবনযাপন যে চলে মাদুকরি এরভাবেই চলবে। সেবার ইচ্ছা থাকলে করবার অনেক উপায় আছে, নেই খালি কি পয়সাটা আমি পকেটে করে যাবো তবেই সেবা হবে আপনাদের, এরকম কোনো কথা? সেবার বাসনা থাকলে করুন, অনেক সেবা আছে আমার, কিন্তু করবার মতো লোকই বা কই আর অনুভব করার লোকই বা কই। লক্ষ লক্ষ টাকার গ্রন্থ চেপেছে, 64টা গ্রন্থ আমার জীবনে যা আসছে সব গ্রন্থ চাপিয়ে লোককে দিয়ে দিয়েছি, তা কী হয়েছে ক্ষতি? এবারেই ওরা কিছু জোর করে নিয়ে এসছে, তাহলে এটা দিও না, লোকে ভাবতে পারে ব্যবসা শুরু করছে, কোনো দিন করিনি কী প্রয়োজন। তথাপি যে যে জায়গা সাধুরা জানের গ্রন্থ বিতরণের ব্যবস্থা থাকে, এতে ভুল বুঝি যারা তারাও বোকা, দোষারোপ তো করার জন্যই লোকে রয়েছে। তাহলে অবৈষ্ণব মুখাত গুরুং হরিকথামৃতম শোভনম নৈব কর্তব্য, অবৈষ্ণবের শ্রীমুখ থেকে হরিকথা শোভন করলে পরে, যেমন আমি দূতার কথা বললাম, জাল দিয়েছে সে দূতার সাপ মুখ দিয়ে খেয়ে নিয়েছিল মরে গেল, সেরকম ওই সাধু হরিকথা বলতে বসেছে কিন্তু মনের মধ্যে বিভিন্ন কামনা বাসনা রয়েছে, বলছে তো হরিকথা মুখস্থ করা, তার মধ্যে তার যে কন্টামিনেশন হয়ে যাচ্ছে, হরিকথাটা কন্টামিনেটেড হয়ে যাচ্ছে, তার কামনা বাসনাগুলো ওই হরিকথায় যাচ্ছে। হরিকথা অমৃত স্বরূপ, ভাগবত অমৃত, আপনাদের কানে গিয়ে সেই অমৃতটা বিষ, অমৃতের সঙ্গে বিষ, দূত অমৃত কিন্তু বিষ হয়ে গেছে, এখন কানে যাচ্ছে, কানে গিয়ে তারা এবার বলছে হরিকথা শুনলাম, এত হরিকথা শুনি কিছু তো হচ্ছে না মহারাজ, হবে কী করে মহারাজ, যে সর্ষে দিয়ে ভূত ছাড়াবে সেই সর্ষে সে ভূত ঢুকে রয়েছে, সর্ষে দিয়ে ভূত ছাড়ায় তো এরকম ঘষে খৈনির মতো আর ভূতটা যন্ত্রণা পায়, সর্ষে দিয়ে যে ভূত ছাড়াবে সেই সর্ষের মধ্যে ভূত পায় আগে থেকে ঢুকে বসে রয়েছে, কি করে তুমি ছাড়াবে ভূত? লোকে চিন্তা করে না, সেই জন্য হরিকথা যত তত শোভন নিষেধ। সেই জন্য এখানে বলা হচ্ছে যে এই যে ভগবানের অপ্রাকৃত গুণাবলীতে আকৃষ্ট হয়ে সুখদেব গোস্বামীর মতো পরমহংস শ্রেষ্ঠ সেও থাকতে পারেনি, সেও যে জোর করে চলে এসেছিল। সেখানে আমরা তৃতীয় স্কন্ধে বাবা আগে একটু প্রসঙ্গ আমি বলে রাখি, এই সুখদেব গোস্বামীকে ফিরিয়ে আনা চারটিখানি কথা নয়, সুখদেব গোস্বামীকে ফিরিয়ে আনা চারটিখানি কথা, জগতের কী দিয়ে প্রলোভন দেখাবে যে তাকে ফিরিয়ে আনবে, ও তো চলে গেছে, তো গেছে, ওয়ান্স গন গন ফর এভার, তাকে ফিরিয়ে আনতে গিয়ে কী করা হয়েছিল বলছে, তাকে ফিরিয়ে আনার জন্য এই ব্যাসদেব গোস্বামী জাদু খেলা খেলেছেন, তার শিষ্যকে শিখিয়ে দিয়েছেন যা ও যেখানে জঙ্গলে বসে রয়েছে সেখানে গিয়ে খালি গাইবি আর কিচ্ছু বলবি না, আসো চলো এই কিচ্ছু বলতে হবে না, খালি এখানে ভগবানের লীলাগাথা গাইবি মুখস্থ কর করে, একবারে সুর অপূর্ব গাইবি, আর গাইতে থাকলে ও দেখবি তাকাবে, ও ধ্যান ভঙ্গ করে বলবো কোথা থেকে গান আসছে, ওখানে ছুটে আসবে, যেমন হরিণ যেমন বংশীবাদন করলে পরে বাঁশি সুরকে লক্ষ্য করে হরিণ ছুটে যায়, জানেন নাকি? এটা জানেন না, হরিণকে শিকার করার এটাই হচ্ছে একটা পদ্ধতি, বেদ অপূর্ব বংশীবাদন করবে ও বাঁশি সুরে তো পাগল হয়ে গিয়ে ছুটবে কোথা থেকে এই ধ্বনি আসছে, তখন কাছে এসে গেলে এবার তীর মারবে, এবার মারে নৃশংসভাবে। হরিণ যখন নিজের এই যে নাভিতে কস্তুরি হয় সেই কস্তুরির সঙ্গে সঙ্গে পাগল হয়ে যাচ্ছে, ও বুঝতে পারে না এই কস্তুরিটা তোর নিজেই হয়েছে, তোর পেটে কস্তুরি হয়েছে এই জন্য গন্ধ, ও চিন্তা করে গন্ধটা কোথা থেকে আসছে, লাপালাপি শুরু করে সারা জঙ্গল ছুটে বেড়াচ্ছে, ও মূর্খ জানে না তোরই নাভিতে কস্তুরি হয়েছে তোরই কাছে গন্ধ। সেরকম এই জীবাত্মাগুলো কেউ জানতে পারছে না, তোমাদেরই হৃদয়তে ভগবান বসে রয়েছে, বাইরে থেকে প্রাপ্তি হবে কি? বাইরে থেকে যে প্রাপ্তি হবে, আর ভগবানকে প্রাপ্তি হয়েই বসে রয়েছে তোমরা, ভগবান তো ভেতরে বসে রয়েছে এটা জানে না। ভগবানকে সমস্ত জীব প্রাপ্ত হয়ে বসে রয়েছে, শুধু তাই নয়, ভগবানকে হারাতে পারবে না চেষ্টা করলেও, কিন্তু এটা ডাইরেক্ট রিয়ালাইজেশনের অভাব, এটার অনুভবটা নেই। এই জন্য সাধুর দরকার, এই জন্য সাধু তাকে ডাইরেক্ট অনুভব দিয়ে দেবে, অনুভব শক্তি। এটাকে অনুভব শক্তি দিয়ে দিলে তার ভজনের দ্বারা নিজে নিজে অনুভব করবে, আর এই ভগবান তো আমার মধ্যেই রয়েছে, নিজের মধ্যে। তো কাম এষ ক্রোধ এষ রজ গুণ সমদ্ভব মহাসন মহাপাপনা বিদ্ধিন মেনম বৈরিণম। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, অর্জুন যখন প্রশ্ন করছে, অথক্কেন প্রযুক্ত হয়েন পাপন চরতি পুরুষহা, কে তাদেরকে এই পাপেতে লাগায় বলুন তো, পাপ তো করতে চায় না, সমাজের কোনো ব্যক্তি সহসা পাপ করতে চায় না, তাকে পাপে নিয়োজিত করে মায়া এমন একটা কাম এস, তার ভেতরে কাম আছে। আমি যদি এই যে কালোবাজারি পয়সাগুলো বেশি রয়ে যেত, তাহলে ঘরের স্ত্রী সন্তুষ্ট হবে, এসি ডিসি লাগাবো, দু চারটে গাড়িও আনবো, আর তোর গাড়ির দরকার কী ছিল, এমনি কি জীবন চলছিল না? আমাদের এই ভারতবর্ষে বড় বড় মনি ঋষি তারা পায়ে হেঁটে চলতো, আর এই বড় বড় আমার মতো ক্ষুদ্র মানুষ সে পর্যন্ত 50-60-70 কিলোমিটার হাঁটে ব্রজমণ্ডল পরীক্ষা সময়, কোনো কিছু বোধ হয় না, কী খাই ওখানে, এখানে আমার আমাকে পাথেতে বেশ কিছু ভালো জিনিস ঢুকিয়ে দেয়, লোকে ভাবে বোধ হয় মহারাজ বেশি সব খাচ্ছে, মুশকিল ব্যাপার হয়ে যায়, লজ্জা লাগে, খুব লজ্জা লাগে, কেন আমার অনুভব হয় ভেতরে, ওই জন্য আমরা বলি এগুলো এনো না, এগুলো দিও না। হ্যাঁ, যদি দেখবে মহারাজ শুকনো রুটি খাচ্ছে আর ডালিয়া খাচ্ছে, এই খায় তাহলে আর কি যাক খাক, ওই জন্য আমার লজ্জা করে, প্রচণ্ড অসুবিধা লাগে, অস্বস্তি লাগে। এই জন্য বলা হচ্ছে ভগবান এর উত্তর দিয়েছেন, কে তোমাদের এই পাপে লাগায়? ভগবান বলছেন, দেখো এই পাপে লাগার ব্যক্তিটা কে, দেখো তোমার মধ্যেই রয়েছে, কাম রয়েছে তোমার ভেতরে, এ সবচেয়ে বদমাশ, কামের দ্বারাই তুমি নোংরা কাজগুলো করছো, কাম মানে কামনা, কাম মানে আবার অন্যরকম, এই যেটা আরও একবারে সেই অর্থটাও বোঝায়, কাম মানে অনেক বিপক অর্থ, কাম এইস ক্রোধ এইস রজগুণ সমদ্ভব মহাসন মহাপাপনা বিদ্ধিন মেয়নম বৈরিণম, এই তোমার শত্রু, তোমার শত্রুকে তুমি বাইরে খুঁজছো, দেখে নেবো তোকে, মেরে উড়িয়ে দেবো আমাকে যা করলি। আরে মহারাজ, শত্রু তো তোমার ভেতরে রয়েছে, তুমি বাইরে শত্রু খুঁজছো, তুমি জানো না কত বড় শত্রু তোমার ভেতরে রয়েছে, কত বড় শত্রু তোমার ভেতরে, তোমার সর্বনাশ করে দিয়েছে, পিণ্ডি চটকে দিয়েছে, এখনও তুমি বলছো দেখে নেবো অপরকে বলছো, হ্যাঁ তোমাকে নিজেকে দেখে নাও আগে, তোমাকে নিজেকে আগে বিচার করো, কি করেছো তুমি, কি করছো তুমি। মানুষ বদ্ধজীব নিজের দোষ দেখতে পারে না, এই সম্বন্ধে সন্ধ্যেবেলা আমি আলোচনা করব। কাম এস ক্রোধ এস রজগুণ সমদ্ভব মহাসন মহাপাপনা বিদ্ধিন মেহনম বৈর, এরাই শত্রু ভেতরে রয়েছে। অজ্ঞানেন আবৃতম জ্ঞানম তেন মুঝন্তি জন্তব, কেন মুঝন্তি জন্ত, কেন জীবগুলো যাতা করছে পাগলের মতো, বলছে সব অজ্ঞানে রয়েছে, কাউর জ্ঞান উন্মেষ হয়েছে তারপরে সে অন্যায় কাজ করছে, হতেই পারে না, অ্যাবজার্ড হয়, আপনার জ্ঞানের উন্মেষ হলো তারপর আপনি অন্য কাজ অন্যায় কাজ করতে পারবেন, হয় কখনো? কখনো হয় না। একটা সাধু চলা ফেরা, তার প্রসাদ নেওয়া, তার শোয়া, সমস্ত কিছু একবারে স্কেল দিয়ে মাপা, স্কেল বলবো না, আরও অ্যাকিউরেট যদি ডিভাইস কোনো যন্ত্র থাকে, একটু এদিক ওদিক হওয়া চলবে না, তার চলা ফেরা, তাকানো কোনো দিকে, কোনো কিছু কাজ, তাদের ক্রিয়াকর্ম সমস্ত টোটালি রেগুলেটেড বাই স্ক্রিপচারাল অ্যাডভাইস, স্বাস্থ্যের অনুশাসন, সেটা দিয়ে তাদের জীবন নিয়ন্ত্রিত। কত বড় কঠিন কাজ, সেটা মুখে গল্প বললে হবে না, ভাষণ দেওয়ার জন্য সাধুরা নেই, বরঞ্চ তারা মুখ মৌন ধারণ করে থাকে। আজ এই পুরুষোত্তম পথেতে আমি যদি একান্তে থাকতাম আরও বেশি লাভবান হতাম, অনেক বেশি লাভবান, আজকেও লাভবান হচ্ছি, কিছু লোক তো শুনতে পাচ্ছেন, যাই হোক। এখানে ওই জন্য বলা হলো যত্ত তত্ত্ব হরিকথা শ্রবণ করলে অসুবিধা হতে পারে। নিজের মনোরঞ্জনের জন্য এই হরিকথা নাই, কিছু অর্কেস্ট্রা বাঁধলো, একটু গান হলো, কিছু মেয়ে ছেলে গান করতে আরম্ভ করলো, ওই সাধুর সভাতে মেয়ে ছেলে গান করে, ভালো। চৈতন্য মহাপুর শিক্ষা তো কেউ গ্রহণ করছেন না, চৈতন্য মহাপুর শিক্ষা প্রসঙ্গ গ্রহণ করলে তো সব পাগল হয়ে যাবে, কেউ গ্রহণ করতে চাইছে না, বলে বড় কঠিন, এগুলো এখন আর চলবে না। আবার কেউ কেউ মঠ চালাতে গিয়ে এরকম অমানুষের মতো মন্তব্য করছেন, ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদের কথা মানতে গেলে এখন আর মঠ চালানো যাবে না। আমি কে বলেছে তোকে মঠ চালাতে, বাড়ি চলে যা, বিয়ে করে সংসার ধর্ম কর, মহামূর্খ, সমাজে জঞ্জাল সৃষ্টি করছে গৌড়ীয় মঠে। আমি গৌড়ীয় সমাজকে কোনো বিনষ্ট যে করছে তাকে কোটি জন্মে ক্ষমা করব না, করতে পারবো না, আমাকে মেরে ফেলুক আমি ক্ষমা করে দেব। গৌড়ীয় সমাজকে, গৌড়ীয় সিদ্ধান্তকে, চৈতন্য মহাপুর সম্প্রদায়কে বিনাশপ্রাপ্ত করব নিজের ইচ্ছা অনুযায়ী। ভক্তিবিনোদ ঠাকুর দুঃখ প্রকাশ করেছেন যে চৈতন্য মহাপুর বিমল প্রেম ধর্ম আজকে কোন জায়গায় এসে উপস্থিত হল। ভক্তিবিনোদ ঠাকুর আজ থেকে 100-150 বছর আগে দুঃখ প্রকাশ করে গেছেন, চৈতন্য মহাপুর বিমল প্রেম ধর্ম আজ কোথায় নেবে এসছে, কেন টিভিতে, কেন খবর কাগজে সাধুদের নামে কেচ্ছে কেলেঙ্কারি কেন বেরোবে, কেন, হোয়াই, কেন বেরোবে? যাতে লোকের বিশ্বাস কমে যায়, আস্থা নষ্ট হয়ে যায়, কুলাঙ্গারের দল, সেগুলোকে আমি অনুমোদন করব নাকি? আর জগৎবাসী যদি বিশ্বাস চলে যায় যে সাধু নেই, তাহলে সমাজ বাঁচবে কী করে? এটা বোঝা দরকার। যখনই আপনারা আস্থা হারিয়ে ফেলবেন স্বাস্থ্যের প্রতি, সাধুর প্রতি, তখন আপনাদের সমাজ চলে গেল। আর যারা নিয়ন্ত্রণে রয়েছেন, যারা দায়িত্বে রয়েছেন, পরিচালনা করবেন কোনো মঠ আদি, তারা কি জানতেন না ওখানে একটা, ওই মঠে দুর্ব্যক্তি, একটা একটা দুষ্ট ব্যক্তি রয়েছে সাধুর বেশে, ওখানে থাকলে যখন তখন কেলেঙ্কারি হতে পারে, কেন তাকে সেখানে রাখলেন, কেন তাকে ফিরিয়ে এসে বেশটাকে কেড়ে নিয়ে তাড়িয়ে দিলেন না? আর যদি এতই দরদ তাকে সংশোধন করো, যদি বলবে বড় সাধু আমি করুণা করেছি তাকে ক্ষমা করেছি, করো, সংশোধন করো। করুণা করেছি মানে কি? তার চরিত্র বদলাও। সংশোধন করা হচ্ছে সাধুর কর্ম, সে অন্যায় কর্মগুলো ছেড়ে দাও, যা করেছো করেছি, এটা সাধুর লক্ষণ নয়। যদি ক্ষমতা থাকে তার চরিত্র পরিবর্তন করো, নাহলে তুমি বাড়ি চলে যাও, তোমার দ্বারা হবে না কিছু, তুমি কিছু কাজ করতে পারবে না। যত ব্যভিচার অত্যাচার এখানে তো মরতে এসছে সব। এখানে বলছেন আত্মারাম ব্যক্তিও তিনি খিচে ভগবানের গুণেতে চলে আসবেন। এখন আমাদের এখানে সুতদেব গোস্বামী বলছেন পরীক্ষিত মহারাজের জন্মকর্ম সম্বন্ধে এখানে প্রসঙ্গ আসছে, অনেক কথা বলবার সুযোগ নাই, অল্প কথা, অনেক আগে এগোতে হবে আমাকে খুব তাড়াতাড়ি। পরীক্ষিত মহারাজের জন্ম সম্বন্ধে এখানে একটা প্রসঙ্গ এসছে অপূর্ব, কী করে পরীক্ষিত মহারাজ জন্ম হয়েছিল সেখানে দেখবেন। কুরুক্ষেত্রের যুদ্ধ হয়ে যাওয়ার পর যেসব ঘটনা ঘটেছিল, এই শখে এখানে সেই সব প্রসঙ্গের কিছু কিছু অংশ তুলে ধরা হয়েছে। অশ্বত্থমা, অশ্বত্থমা পাণ্ডবগণের 5টা পুত্রকে মেরে ফেলেছিলেন, এসব অনেক প্রসঙ্গ আছে, অনেক ঘটনা। অশ্বত্থমা পাণ্ডবগণের যে শেষ বংশধর উত্তরার গর্বে ছিল তাকেও মেরে ফেলতে চেয়েছিলেন। এই উত্তরার গর্ভেতে ছিলেন পরীক্ষিত মহারাজ, তার নাম পরীক্ষিত কী করে হলো, আর কারা বাস্তবিক পক্ষে সত্যি সত্যি ভাগবত কথা শ্রবণের যোগ্যতা আছে, এইসব কথা শ্রবণ করবেন সায়ংকালীন অধিবেশনে। আমার ইচ্ছা আপনারা মনোযোগ সহকারে এইসব কথাগুলো শুনুন, তাহলে আর কেউ আপনাদের বোকা বানাতে পারবে না, সম্ভব নয়। বাস্তবিকভাবে শ্রবণ করা দরকার, তা নাহলে সে শ্রবণের এক কান দিয়ে ঢুকলো আর এক কান দিয়ে বের করে দিল। সেখানে আমরা শোন সায়ংকালীন অধিবেশনে পরীক্ষিত মহারাজের আবির্ভাব সম্বন্ধে আলোচনা করব, করে তারপর শীঘ্রই আমরা এগোবো, কুন্তী দেবীর শিক্ষা আদি করে তাড়াতাড়ি এগোতে হবে, কেন প্রথম স্কন্ধে যদি এতদিন টাইম লেগে যায়, এখানে আমাদের 12 স্কন্ধ, 12 স্কন্ধ পর্যন্ত আলোচনা করতে হবে। কাজেই এখানে আমাকে বিরাম দিতে হচ্ছে। তমাদিদেবম পুরুষ পুরাণম তমালবর্ণম সহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতু ভয়ামহে ভগবত স্বরূপম বাঞ্ছাকল্পদুর্বশকে বাসিন্দু ব্যবচ পতিতানং পাবন ভবিষ্ণভ্যো নমঃ।